বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সমিতা দাস দাশগুপ্তর গল্প বাঘ বন্দির খেলা। সমিতা দাস দাশগুপ্ত প্রধানত সমাজকর্মী হিসেবেই পরিচিত। ১৯৮৫তে তিনি গড়ে তোলেন মানবী, এমন একটি সংস্থা যা আমেরিকায় নিপীড়িত ভারতীয় মহিলাদের সাহায্য করে। তাছাড়াও শিক্ষকতা করেছেন এবং নারী নির্যাতন, সামাজিক অধিকার ও অন্যান্য বিষয় নিয়ে লিখেছেন একাধিক বই ও প্রবন্ধ। বর্তমানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ ল এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি মেম্বার। সমিতা দাস দাশগুপ্ত বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী। আজকের গল্প আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত ছায়া জগতের গল্প বইটি থেকে। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি দীপ। শুরু হচ্ছে বাঘ বন্দির খেলা। হ্যালো হ্যালো, আমি আশালতা সরকারের সঙ্গে কথা বলতে পারি? কি কথা বলছেন? হ্যালো হ্যালো, আশালতা, এটা বোধহয় রং নাম্বার হয়েছে, আপনি কে? রং নাম্বার? কিন্তু আমার কাছে তো এই নাম্বারই আছে। আশালতা মানে সনাতন সরকারের স্ত্রী, আমার বৌদি। আমি আমেরিকা থেকে ফোন করছি। ও, আপনি দিদুনকে চান? দিদুনের নাম বুঝি আশালতা? বৌদি মানে আপনি দাদুর ভাই? না, ভুল হয়নি তাহলে। কিন্তু এই খুদে দারোয়ানকে পেরিয়ে বৌদিকে পাওয়া সহজ হবে বলে মনে হলো না। রাঙাদার মা আর সম্পদের বাবা মাস্তুতো ভাই বোন ছিলেন। সাহিবী মতে সম্পর্কটা দূরের, কাজিন ওয়ান্স রিমুভড। দেশের নিয়মে কাজিন টাজিন চলে না। বড় হওয়ার সময় রাঙাদাকে নিজের দাদা বলেই জানতেন সম্পদ। সেই রাঙাদার নাতি, রাঙাদার মেয়েকেই ভালো করে মনে নেই, ছোটবেলায় দেখেছেন একবার দুবার। মাথায় ঝুঁটি বেঁধে বৌদির পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকত। সম্পদের তখন যা বয়স, সেই বয়সে ছোট ছেলে মেয়েদের কেউ খেয়াল করে না। তারপর তো রাঙাদা বদলি হয়ে চলে গেল গুজরাটে, সম্পদ নিজেও চলে এলেন আমেরিকায়। সেই মেয়ের বিয়ের চিঠি পেয়েছিলেন বেশ কয়েক বছর আগে, উপহারও হয়তো পাঠিয়েছিলেন কিছু, কে জানে, সেসব ছিল প্রিথার ডিপার্টমেন্ট। আবার মেয়েটার বিয়ে নিয়ে গণ্ডগোলের গুঞ্জনও কানে এসেছে, সেসব খুব একটা খেয়াল করেননি। সব বিয়েতেই ওরকম হয়, কে আর খবর রাখে। তবে হঠাৎ রাঙাদার মৃত্যুর খবর পেয়ে মন খারাপ হয়ে গেছে। ছেলেবেলার টুকরো টুকরো সব স্মৃতি ঘিরে ধরেছে চারদিক থেকে। সেই জন্যই বৌদিকে ফোন করা। অবশ্য গত এক বছরে তার নিজের জীবন তো সম্পূর্ণ উল্টে পাল্টে গেছে। ৪০ বছর চাকরি করার পরে সম্পদ যখন রিটায়ার করলেন, ভেবেছিলেন প্রিথার সঙ্গে দুনিয়া সফর করার সময় হল। কন্যার বিয়ে হয়ে গেছে, নিজের সংসারে মেতে রয়েছে। বাবা মাকে ভালোবেসে কাছে চাইলেও তার জীবনযাত্রায় তাঁদের উপস্থিতি তেমন কোনো জরুরি প্রয়োজন নেই। কিন্তু মানুষ ভাবে এক, হয় অন্য। রিটায়ারমেন্টের 4 বছর আর 2 ইউরোপ ট্রিপের পরেই পৃথা চলে গেল। শেষ একটা বছর তো রোগের সঙ্গে যুদ্ধ করেই কেটেছে, তবু পৃথা ছিল। গত 3 মাস নেই। এখন মনে হয় দুজনের একসঙ্গে থাকার সময়টা বড় কম হল। মায়ের ফিউনারেলের পরে বাবাকে বাড়িতে একা রেখে যেতে কিছুতেই রাজি হল না সীমানা। জামাইও জোরাজুরি করল কিছুদিন ওদের সঙ্গে কাটিয়ে আসার জন্য। সে চাপে না হলেও কন্যার চোখের জলের দাবি ফেরাতে পারেননি সম্পদ। গত 3 মাস ধরে স্লিপি হলো শহরে সীমানার বাড়িতে রয়েছেন। একদিক থেকে ভালোই হয়েছে, পৃথাহীন বাড়িতে কি করে বাঁচবেন, পৃথার জীবনের শেষ কটা দিন শুধু তাই ভেবেছেন। সেই বাস্তব কিছুদিন পিছিয়ে দেওয়া গেল। ডাক্তার জামাই কাজে ফেরত গেল 1 সপ্তাহের মধ্যেই। সীমানা মাসখানেক ছুটি নিয়েছিল বাবাকে সঙ্গ দেবার জন্য। বাপ মেয়ে একসঙ্গে থাকায় পৃথার অনুপস্থিতি একটু যেন সহ্য হয়ে গেল। আমেরিকায় দুঃখ বিলাসের সময় কোথায়? সীমানা কাজে জয়েন করার পরে সকাল 8টার মধ্যে বাড়ি ফাঁকা, সারা দিন যে যার নিজের নিজের কাজের জায়গায়, তখন শুধু সম্পদ একা। সন্ধে 6:30 আগে মেয়ে জামাই কেউই বাড়ি ফেরে না, এতটা সময় কাটে কি করে? কত আর বই পড়বেন? টিভি দেখা তো কোনোকালেই পছন্দ ছিল না, বাইরে বেরোতে মন চায় না। স্লিপি হলের মতো ছিমছাম শহরে বাস করেও গত কমাসে কদিন বাইরে বেড়াতে গেছেন হাতে গুনে বলতে পারেন। ফলে রোজ সকালে 9টা থেকে প্রায় 12টা অবধি দেশের লোকেদের ফোন করা আরম্ভ করেছেন। এই কসপ্তাহেই স্কুল কলেজের বহু বন্ধুর সঙ্গে আবার সম্পর্ক ঝালিয়ে নিয়েছেন, আত্মীয়দের ফোন করে কুশল জানছেন নিয়মিত। তখনই শুনলেন রাঙাদা নাকি হঠাৎ হার্ট অ্যাটাকে চলে গেছে। কেউ কেউ আবার টিপ্পনি কাটল, হার্ট এর আর দোষ কি, মেয়ের সমস্যায় জর্জরিত হয়ে রাঙাদা নাকি আর বাঁচতে চায়নি। তবে মেয়ের সঙ্গে এখন বৌদি আছেন, অর্থাৎ তাঁরই মতো অবস্থা। অবশ্য এক্ষেত্রে বৌদি মেয়ের বাড়িতে থাকতে যাননি, মেয়ে নাকি বৌদির কাছে এসেছে। সেই মেয়ের ঘরের নাতি নিশ্চয়ই এখন ফোন ধরে খবরদারি করছে। শোনো বাবা, তুমি কি তোমার দিদুনকে ডেকে দিতে পারবে? আমি আমেরিকা থেকে ফোন করছি, একটু তাড়াতাড়ি করো কেমন? তুমি আমেরিকা থেকে ফোন করছো? তুমি দাদুর ভাই? তাহলে তো তুমিও আমার দাদু। হ্যাঁ বাবা, তোমার দিদিমাকে একটু ডেকে দাও না, আর দিদিমা ব্যস্ত থাকলে তোমার মাকে ডাকো কেমন? বৌদি যে এত অসুস্থ কেউ তো বলেনি। বাড়িতে অন্য কেউ বড় আছে কি, একটু ডেকে দেবে? তুমি একা আছো? তোমার বয়স কত? তুমি কি একা একা তোমার দিদুনকে দেখতে পারবে? আচ্ছা, তুমি তাহলে সাবধানে থাকো কেমন, আর দিদুনকে বলো সম্পদ দাদু আমেরিকা থেকে ফোন করেছিল, সম্পদ। হ্যাঁ, এখন আমি রাখি। আচ্ছা দাদু, তুমি কি সত্যি আমেরিকায় থাকো? কোথায় থাকো? আমি কি তোমাকে দেখেছি? হ্যাঁ, কিন্তু প্রথমে বলো তোমার নাম কি, তারপর তো তোমার সঙ্গে গল্প করব। তুমি আমার নাম জানো, আমি তোমার সম্পদ দাদু। তোমার মা যখন অনেক ছোট তখন আমি আমেরিকায় চলে এসেছি। আমাকে তুমি দেখবে কোত্থেকে? আমি, আমার নাম অনি, অনিন্দা বসু। আমার বয়স 11 আর আমি ক্লাস 6 পড়ি। মেয়ে, রাঙাদার নাতনি, এতক্ষণ ছেলে ভেবে কথা চালাচ্ছিলেন সম্পদ। চট করে ভাবতে চেষ্টা করলেন, সেই মতো কিছু বলে ফেলে মেয়েটাকে অসন্তুষ্ট করে দেননি তো? মেয়েটা চমৎকার কথা বলে, এক মিনিটে ডাকনামও জানিয়ে দিল, অনি। আমেরিকা সম্পর্কে অনেক কৌতূহল, অনেকে কিছুক্ষণ আমেরিকার গল্প বললেন, এখানে পড়তে আসার গল্প, পোকোনো পাহাড়ের কোলে তাঁদের বাড়ির কথা, এখানকার ছেলে মেয়েদের গল্প। শুধু পৃথার উল্লেখ করলেন না, এতটুকু মেয়েকে একজন অদেখা দিদিমার মৃত্যুর কথা বলে আর লাভ নেই। মেয়েটাকে খুব স্মার্ট মনে হল। সময় কেটে গেল সহজে, মনেই হল না এগারো বছরের মেয়ের সঙ্গে গল্প করছেন। দাদু, তোমাকে একটা খুব দুঃখের কথা বলবো, তুমি কিন্তু খুব কষ্ট পাবে, বলবো? দুঃখের কথা? সে কি কি দুঃখ তোমার? জানো, আমার দাদু কিছুদিন আগে মরে গেছে, হঠাৎই মরে গেছে। তারপর থেকে দিদুন খালে কাঁদছে, তাই তো অসুখ করেছে, আজকে থেকে আর উঠতেও পারছে না। জানো, আমার দাদু আমাকে খুব ভালোবাসত, আমিও না দাদুকে খুব মিস করি। জানো কি চমৎকার মেয়েটি! তবে এতটুকু মেয়ে এত বড় বোঝা কাঁধে নিয়ে চলেছে দেখে খারাপও লাগলো। এই বয়সে কোনো দুঃখের ভার থাকা উচিত নয়। আরো কিছুক্ষণ এটা ওটা গল্প করলেন সম্পদ, তারপর বললেন, এবারে রাখি দিদিমণি, তোমার সঙ্গে আলাপ করে খুব ভালো লেগেছে। তুমি কিন্তু মনে করে মা আর দিদুনকে বলো আমি ফোন করেছিলাম, ভুলো না জানো। দাঁড়াও দাঁড়াও, আমাকে আবার ফোন করবে তো দাদু? আবার ফোন করো কিন্তু, আমার খুব ভালো লাগবে তোমার সঙ্গে কথা বলতে। এক অচেনা অজানা ছোট্ট মেয়েকে আবার কথা বলার আশ্বাস দিয়ে ফোন ছাড়লেন সম্পদ। খেয়াল করলেন কথায় কথায় সেদিনের সকালটা কখন কেটে গেছে। সারাদিনের ফাঁকে ফাঁকে ঘুরে ফিরে মনে এলো অনিন্দার কথা। বেশ মেয়েটি, সহজ সরল, কথার ফুলঝুরি, বেশ বুদ্ধিদীপ্ত মনে হলো। প্রথমে তো সম্পদটাকে ছেলে মনে করেছিলেন, তবে ছেলে হলে হয়তো তার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলতো না। এই বয়সে ছেলেরা সবসময় নিজেদের খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে, দাদুদের সঙ্গে গল্প করার মতো অত সময় কোথায়। সম্পদ বিশ্বাস করেন মেয়েরা সব বয়সেই গোছানো, ধীর স্থির, যত্নশীল, মানুষের সঙ্গে কথা বলতে জানে। আজকালকার মেয়েরা অবশ্য এই কথা মানতে রাজি নয়। তারা বলে ছেলে মেয়ে দুই সমান, জন্মের সময় কোনো পার্থক্য থাকে না। আমরাই, মানে বাবা মায়েরাই, ছেলেদের বেশি আহ্লাদ দিয়ে, প্রিভিলেজ দিয়ে আত্মকেন্দ্রিক অপগণ্ড তৈরি করি। সে যাই হোক না কেন, সম্পদ মনে করেন মেয়েদের গুণগুলো অনেক বেশি মধুর, সমাজের পক্ষে দরকারি। দুদিন কেটে গেল, দেশে ফোন করে এর তার সঙ্গে কয়েকবার কথা বললেন সম্পদ, কিন্তু থেকে থেকেই সেই ছোট্ট মেয়েটির কথা মনে পড়ে গেল। কেমন আছে অনিন্দা? ভালো আছে তো? এতদিনে তার মা নিশ্চয়ই ফিরে এসেছে মুম্বই থেকে। কি যেন নাম রাঙাদার মেয়ের, আহ সেটাই তো জানা হয়নি। অবশ্য অনিন্দাকেই বা কেমন করে জিজ্ঞেস করেন, তোমার মায়ের নামটা আমাকে মনে করিয়ে দিও তো, ভুলে গেছি। যখন শেষ দেখেছেন রাঙাদার মেয়েকে তখনও নেড়ি বুঁচি ছুটকি অর্থাৎ মুখে যা আসে তাই ডাকার স্টেজ। এখন তো আর সেরকম ডাকলে চলবে না, এখন সে নিশ্চয়ই মস্ত গিন্নি বান্নি। এবারে ফোন করলে কায়দা করে জেনে নিতে হবে নামটা, হয়তো তার সঙ্গেই কথা বলতে পারবেন এবার, আর সম্ভব হলে বৌদির সঙ্গে। ওদের কর্ডলেস ফোনটা এতদিনে নিশ্চয়ই সারানো হয়ে গেছে। এর মধ্যে আর এক চিন্তা সম্পদের মাথায় ঢুকল। আচ্ছা, অতটুকু মেয়েকে এক অসুস্থ রোগীর সঙ্গে রেখে তার মা দিব্যি মুম্বাই চলে গেল, এই কেমন কথা? মাত্র এগারো বছর বয়সে কত আর ম্যাচিওর হবে মেয়েটা? আর যতদূর শুনলেন বৌদি তো শয্যাশায়ী, মেনকা মাসি বাড়িতে কাজ করে, ধরে নিলেন বিশ্বাসযোগ্যই হবে, কিন্তু তার উপরে ভরসা করে কেউ এমন চলে যায়? সেদিন তো মেয়েটা একাই ছিল। তিনিও আর বেশি তলিয়ে না দেখে ফোন ছেড়ে দিলেন। জানা হল না মেনকা মাসি ঠিক সময় ফিরল কিনা। শান্তি পেলেন না সম্পদ, ফোন করলেন আবার। এবারও ফোন তুলল অনিন্দা। কল বলিয়ে বলে উঠল, ও মা দাদু, তুমি? আমি সেই থেকে ভাবছি তুমি আর ফোন করলে না তো। কেমন আছো দাদু? আমার দাদুর কথা শুনে তোমার কি খুব মন খারাপ হয়েছে? না না। আচ্ছা, তোমার মা কি ফিরেছেন অনি? তাকে একটু ফোনটা দাও। মা, তোমাকে বলছি দাদু, কিন্তু আমার না বলা বারণ। জানো তো, মা এখনো ফিরে আসেনি। মা বলেছে কেউ ফোন করলে বলতে যে মা বাথরুমে আছে, পরে ফোন করবে। তারপর তার ফোন নাম্বার লিখে রাখতে বলেছে। কিন্তু তোমাকে তো বলতে পারি, বলো, তুমি তো আমেরিকায়, তাই না? তোমাকে বললে কিচ্ছু হবে না। মানে তুমি 4 দিন ধরে একা রয়েছো বাড়িতে? আচ্ছা, আমাকে বললে তোমার মা কিছু মনে করবেন না, ঠিক তো? না, মানে মা তো ঠিক জানে না তুমি ফোন করেছো তাই। কিন্তু আমি জানি তোমাকে বললে মা কিচ্ছুটি বলবে না, তুমি তো দাদু। এক অচেনা বৃদ্ধের প্রতি মেয়েটার সামগ্রিক আস্থা দেখে শঙ্কিত হলেন সম্পদ। এতটুকু মেয়ের ঘাড়ে কোনো সাংঘাতিক গুপ্ত কথার দায়িত্ব চাপিয়ে দিয়েছে ওর মা। বাচ্চা মানুষ, কে জানে, সকলকেই হয়তো এসব কথা বলে ফেলছে। জানো দাদু, আমার না খুব মন খারাপ। আমার মা আর বাবা না ডিভোর্স করবে। তুমি তুমি জানো ডিভোর্স কি মানে? মা আর বাবার বিয়ে থাকবে না। বাবা আলাদা বাড়িতে থাকবে আর আমাকে নিয়ে মা এখানে থাকবে। মা বলেছে এতে আমার কিচ্ছু হবে না, আমাকে দুজনেই খুব ভালোবাসবে, শুধু শুধু বাবাকে রোজ দেখতে পাবো না, মাঝে মাঝে বাবার কাছে যাব, আর বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকবো তো তাই। হ্যাঁ দিদিমণি, ডিভোর্স কি আমি জানি, আর তোমার মা ঠিকই বলেছেন, তোমাকে তোমার বাবা মা দুজনেই খুব ভালোবাসেন, তুমি তো দুজনেরই মেয়ে। প্রথম প্রথম তোমার একটু দুঃখ হবে ঠিকই, কিন্তু তারপর দেখবে সবই ঠিক আছে। মনে রেখো, সবাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে। তাই তো মা মুম্বাইয়ে গেছে দাদু, সেখানে মাকে কোর্টে যেতে হবে ডিভোর্স করতে। মা রোজ ফোন করে, বাবাও করে। মা বলেছে কোর্টের কাজ শেষ হয়নি, তাই তো আসতে পারছে না। তা মামুনি, মুম্বাইয়ে কেন, কলকাতায় হতে পারতো না? আসলে আমরা তো মুম্বাইয়েই থাকতাম, তাই মা বলেছে সেখানেই মাকে যেতে হবে। আর কলকাতায় এসেছি তো মাত্র 7-8 মাস আগে দাদুর বাড়িতে থাকতে। তারপরেই তো মা বলল ডিভোর্স করবে, আর দাদুও মরে গেল। আমিও তোমার দাদু হই দিদিমণি, তোমার নিজের দাদুর মতো না হলেও আমি তোমার দাদুই। তোমার দুঃখ হলে, ভয় পেলে আমাকে সব বলতে পারো, আমেরিকা থেকেই আমি তোমার সঙ্গে কথা বলবো, গল্প করবো, কেমন? তাহলে তো খুব ভালো হবে দাদু। তুমি একটা কাজ করবে গো, আমার মা বাবাকে বলবে ওরা যেন ডিভোর্স না করে, তোমার কথা ওরা শুনবে, দাদু বলেছিল। কিন্তু দাদু তো মরে গেল, মানে এখানকার দাদু। দিদিমণি, আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু তারা কি আমার কথা শুনবে? আমি যদি তাদের বোঝাতে না পারি, তুমি যেন তখন আমার উপর রাগ করো না। যাই হোক না কেন, আমরা কিন্তু বন্ধু থাকবো, কেমন? দাঁড়াও দাঁড়াও, তুমি তাহলে চট করে মা বাবার ফোন নাম্বারটা লিখে নাও, কেমন? ফোন করতে দেরি করো না কিন্তু। অনিন্দার অনুরোধ ফেলতে পারলেন না সম্পদ। দুটো সেলফোন নাম্বার টুকে নিলেন তার পকেটের নোটবুকে। অনুজ বসু আর পরমা সরকার বসু, পাশে লিখলেন অনিন্দার বাবা মা। সম্পদকে জামাই ইলেকট্রনিক ডায়েরি উপহার দিয়েছে। কিন্তু আধুনিক যুগের সঙ্গে পা মিলিয়ে চলতে এখনো তিনি অভ্যস্ত নন। এখনো তার বুক পকেটে ঘোরে পুরনো দিনের ছোট্ট কাগজের ডায়েরি। রাঙাদার মেয়ের নাম তাহলে পরমা। সম্পদের আবছা মনে পড়ল, ডাক নামটা বোধ হয় পম। সম্পদের মনে হল তিনি যেন অলিখিতভাবে অনিন্দার অভিভাবকত্ব গ্রহণ করেছেন। রোজ সকালে তাকে ফোন করে খোঁজ খবর নেওয়া একটা দায়িত্ব হয়ে দাঁড়াল। আমেরিকার ইস্ট কোস্টে সকাল মানে কলকাতায় রাত। অনিন্দা তখন হোমওয়ার্ক নিয়ে বসেছে, কোনো কোনো দিন একটু দেরি হলে খাবার টেবিলে। গল্পের ফাঁকে ফাঁকে অনিন্দা একদিন তার কাছে হোমওয়ার্কের সমস্যা নিয়ে সাহায্য চেয়েছে। অঙ্ক নিয়ে হিমশিম খাচ্ছিল মেয়েটা, ফোনেই তাকে সাহায্য করেছেন সম্পদ। সেই থেকে মাঝে মাঝেই পড়াশোনা নিয়ে একটা দুটো প্রশ্ন করে অনিন্দা। সম্পদও মনের আনন্দে তাকে স্কুলের পড়ায় সাহায্য করেন। নতুন করে মায়ায় জড়িয়ে পড়ছেন সম্পদ। মনে মনে ভাবলেন, আর কয়েকটা দিন মাত্র, তারপর অনিন্দার মা পম ফিরে এলে আর কোনো চিন্তা থাকবে না, তিনিও দৈনিক খোঁজখবর নেওয়ার চাপ থেকে মুক্তি পাবেন। চোখের আড়ালে থাকা একজন ১১ বছরের মেয়ের সঙ্গে রোজ রোজ কি গল্প করবেন সম্পদ? এখন যেখানে আছেন তার কন্যার আবাস স্লিপি হলোর বর্ণনা দিতে আরম্ভ করলেন অনিন্দাকে। এখানকার পরিবেশেই রিপ ভ্যান উইঙ্কলের চরিত্র সৃষ্টি করেছিলেন ওয়াশিংটন আর্ভিং। অবশ্য ১৮১৯ গ্রাম স্লিপি হলো আর আজকের ব্যস্ত শহরের মধ্যে কতটা মিল খুঁজে পাওয়া যাবে কে জানে। তবে এখনো জায়গাটার পোশাকি নাম ভিলেজ অফ স্লিপি হলো। শহরের মাঝখানে একটা ব্রিজ আছে, গল্পের সঙ্গে মিলিয়ে সেটা নাম হেডলেস হসম্যান ব্রিজ। শহরের বহু পুরনো গাছমঝমে গোরস্থানে আর্ভিং এর কবর রয়েছে। সম্পদ ভাবলেন, এই করে যদি মেয়েটার মধ্যে ক্লাসিক বই পড়ার ঔৎসুক্য জাগিয়ে তোলা যায়। আজকাল ছোটরা কেউ আর বই পড়তে ভালোবাসে না, তাদের জ্ঞানের উৎস হল হতচ্ছাড়া টিভি। শুধু কথা দিয়ে অনিন্দার চোখে জায়গাটা ছবি ফুটিয়ে তুলতে হবে ভেবে সম্পদ একদিন লোকাল সেমেট্রি ট্যুর করে নিলেন। অনির কল্যাণে এতদিন পরে বাড়ি থেকে বেরিয়ে জগৎটা যেন আবার নতুন চোখে দেখতে পেলেন। পৃথিবী পাল্টায়নি, কিন্তু নিজে পাল্টে গেছেন আমূল। একদিন ফোন করতেই অনিন্দা বলল, দাদু দিদুন বলেছে তুমি শিগগির কলকাতায় এসো, খুব দরকার, দিদুন তোমায় কিছু দিতে চায়। দিদুন বলেছে খুব শিগগির শিগগির এসো। সে কি, তুমি তো জানাওনি বৌদি মানে তোমার দিদুন এখন ভালো আছেন? দাও একবার ফোনটা তাকে দাও, তোমাদের কর্ডলেস ফোন ঠিক হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, ফোনটা আমি বিশুকে দিয়ে ঠিক করে নিয়েছি দাদু, আর দিদুন ভালো হয়নি, কিন্তু আমার সঙ্গে আজ সকালে যখন কথা বলল তখন এইসব বলেছে, খুব জরুরি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দিদুনকে ফোনটা আমি দিচ্ছি। বিশু আবার কে? অনিন্দার কথায় মনে হয় সম্পদ যেন তার জীবনের সব মানুষকেই চেনেন। অবশ্য মেয়েটার বয়স তো মাত্র ১১। এখানকার আদুরে মেয়ে হলে একা থেকে এত কিছু করতে পারত কি? তাছাড়া এভাবে একা বাড়িতে রেখে গেলে এতদিনে হয়তো সরকারি চাইল্ড প্রোটেকশন সার্ভিসেস এসে অবহেলা করছো বলে পরিবার থেকে মেয়েকে সরিয়ে নিয়ে যেত। সম্পদ অপেক্ষা করে রইলেন। ওদিক থেকে ফোন নিয়ে চলাফেরার শব্দ হচ্ছে, অর্থাৎ অনিন্দা ফোন নিয়ে যাচ্ছে বৌদির কাছে। কিন্তু বৌদি ফোন ধরার আগেই ভেসে এলো এক মহিলার রাগত কণ্ঠস্বর, অনি দাঁড়াও, কোথায় যাচ্ছ ফোন নিয়ে? তোমাকে না বলেছি দিদুনকে বিরক্ত করবে না, দিদুন অসুস্থ, এ সময় একদম বিরক্ত করা চলবে না। দাও দাও ফোন দাও আমাকে। না দেব না, দিদুন তো কথা বলতে পারে, দিদুন তো কথা বলতে চায়, তুমি দাও না কেন? হ্যাঁ দিদুনকে ফোন দেবই আমি, দিদুন খুশি হবে, তুমি সরো। অসভ্যতা করো না, তুমি যথেষ্ট বড় হয়েছো এখন, আমার কথা ছাড়া তোমার দিদুনকে ফোন দেওয়া চলবে না, তুমি জানো সে কথা। নার্স, দাও দাও ফোন দাও আমাকে। না দেব না। তুমি দিদুনকে কারোর সঙ্গে কথা বলতে দাও না কেন? অনি অনি শুনছো? অনি অনি শোনো, দিদুনকে ফোন দেওয়ার দরকার নেই, নার্স যা বলছে শোনো। কে ফোন করেছে? হ্যালো, কার সঙ্গে কথা বলছো তুমি? হ্যালো, এক্ষুনি ফোন রাখো, রেখে দাও বলছি। ও, আমার কথা না শুনে দিনের বেলা দিদুনের সঙ্গে বুঝি গল্প হচ্ছে খুব? দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি আমি। কি ফোন রাখলে? কিছু না বলে ফোন রেখে দিলে দাদু ভয় পাবে, পুলিশকে ফোন করবে আমেরিকা থেকে। দাদু কিন্তু জানে মা বাড়িতে নেই। কেন পুলিশ ডাকবেন কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা বলে নাও, কিন্তু এক মিনিটের মধ্যে যেন ফোন ছাড়বে, আমি খেয়াল রাখছি। কয়েক সেকেন্ডের মধ্যেই অনিন্দা ফিরে এলো ফোনে। শোনো দাদু, শিলা মাসি আমাকে কথা বলতে দেবে না, দিদুন কিন্তু একদমই কথা বলতে দেয় না, দিদুন তোকে ভয় পায়, আমাকে এক্ষুনি ফোন ছাড়তে হবে। আর শোনো শোনো, তুমি আমাকে কাল বিকেলে একটু তাড়াতাড়ি ফোন করবে দাদু, শিলা মাসি আসার আগে। হ্যাঁ, তোমাকে অনেক কথা বলবো, আমার আমার খুব ভয় করছে, দিদুনকে ওরা ওরা চাচ্ছি চাচ্ছি, চাই দাদু চাই। হ্যাঁ কালকে, আবার কালকে। শেষ কথাগুলো হুড়মুড়িয়ে শিলামাসিকে বলে ফোন রেখে দিল অনি। ফোন ছেড়ে ভুরুকুচকে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন সম্পদ। কি ব্যাপার ঘটছে অনিন্দার বাড়িতে? বৌদি কি এতই অসুস্থ যে তার কথা বলাও বারণ? আর নার্স শিলার মেজাজ যেন একটু অস্বাভাবিক রকম তিরিক্ষি মনে হল। রাগারাগি করে অনিন্দাকে এমনভাবে বকুনি দেবার এখতিয়ার তার আছে কি? কেমন সন্দেহ হলো সম্পদের। অনিন্দার বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? কালকের আগে কোনো কিছু জানার উপায় নেই, দরকার হলে নার্সের সঙ্গে কথা বলে বৌদির শরীরের অবস্থা কেমন আছে ভালো করে জেনে নেবেন। সম্পদের মনের মধ্যে এক টুকরো চিন্তার মেঘ ক্রমাগত পাক খেতে থাকল। কালকের ব্যাপারটা নিয়ে সারা রাত মন খচখচ করেছে সম্পদের। দুশ্চিন্তায় রাত্রে বারবার ঘুম ভেঙে গেছে, তাই সকাল সকাল ফোন করেছেন। অনির কথা শুনে মনের বোঝাটা হালকা হয়ে গেল। আর একটা দিন কোনো রকমে কাটিয়ে দিতে পারলে তাঁর দায়িত্ব শেষ। বাহ, এ তো দারুণ খবর, মায়ের সব কাজ হয়ে গেছে বুঝি? আচ্ছা অনি, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো মা, তোমার দিদুন কতটা অসুস্থ, তার কথা বলা বারণ কেন? একটু দাঁড়াও দাদু, আমি দরজাটা বন্ধ করে দিই, এখন বাড়িতে কেউ নেই যদিও তবুও মেনকা মাসি আছে দিদুনের ঘরে। তুমি কিন্তু কাউকে বলো না দাদু, মা যাবার দিন দিদুনের কিন্তু শরীর খারাপ হয়েছিল, দিদুন তো তখন হাঁটছে চলছে, আমাকে চুলও বেঁধে দিত, খেতে দিত, মা ডাক্তারবাবুকে নিয়ে এলো, তিনি বললেন সব ঠিক আছে, মা তখন চলে গেল। সেদিন বিকেল থেকেই দিদুনের আবার খুব শরীর খারাপ হলো, আবার ডাক্তারবাবু এলো, বলল দিদুনের প্রেশার অনেক বেশি, একদম শুয়ে থাকতে হবে, আর রাতে থাকার জন্য শিলামাসিকে এনে দিল। ডাক্তারবাবু আর শিলামাসি বলল দিদুনের সব কিছু বারণ, ঘর থেকে বেরোতেও পারবে না, ফোনে কথাও বলবে না, গল্পও করবে না, শিলা মাসি দিদুনকে খেতে দেয়, ওষুধ দেয়। দিনের বেলায় দিদুন খালি ঘুমিয়ে পড়ে, আর আমি ডাকলে মেনকা মাসি ভীষণ রাগ করে। আর শিলা মাসি এসে গেলে তো আমাকে ঘরে ঢুকতেই দেয় না। আর দিদুনকে দেখতে রোজ ডাক্তারবাবু আসে আর বলে দিদুনের নাকি খুব শরীর খারাপ। আমি যেন দিদুনকে একটুও বিরক্ত না করি, তাতে দিদুনের নাকি ভীষণ ক্ষতি হবে। তা তুমি মাকে বলেছো তো দিদিমণি? মা জানেন তো দিদুন এত অসুস্থ? না দাদু, দিদুন আর মেনকা মাসি দুজনেই আমাকে বারণ করেছে। মা তো ডিভোর্স করছে, দিদুনের অসুখ শুনে যদি চলে আসে তাই বারণ করেছে কিছু বলতে। আচ্ছা ডাক্তারের নামটা বলো তো আমাকে, আমি না হয় ডাক্তার বাবুকে জিজ্ঞেস করব তোমার দিদুনের শরীর কতটা খারাপ। ডাক্তার ভালো না, এত সব কথা দিদুন তোমাকে কখন বললো অনিন্দা? তুমি যে বললে দিদুন খুব অসুস্থ, কথা বলতে পারছে না, সব সময় ঘুমিয়ে থাকে। তুমি আজকাল স্কুলে যাচ্ছ না, দুপুরে বাড়িতে ছিলে যে? হ্যাঁ যাই তো, সেদিন তো রোববার ছিল। আমি যখন স্কুলে যাই দিদুন ঘুমিয়ে থাকে, আবার বাড়ি এসে দেখি তখনও দিদুন ঘুমোচ্ছে। তারপর তো তুমি ফোন করো, তারপর শিলা মাসি এসে যায়। আমি জানি তুমি কি মেনকা মাসিকে জিজ্ঞেস করেছিলে দিদুনের কি হয়েছে? কিছু জিজ্ঞেস করলেই মেনকা মাসি বকে, বলেছে আর কটা দিন একটু চুপচাপ থাকতে, সব ঠিক হয়ে যাবে। আর শিলা মাসি সে তো ভীষণ রাগি। দাঁড়াও না, মা আসুক, মা এলে বলবো শিলা মাসিকে যেন তাড়িয়ে দেয়। অনি তুমি আমার সেল ফোন নাম্বারটা লিখে নাও, কি ফোন করতে জানো তো? দরকার হলে আমাকে একটা ফোন করবে, আমি শিখিয়ে দিচ্ছি কি করে আমেরিকায় ফোন করতে হয়। আমার ইমেল অ্যাড্রেসটাও লিখে নাও, মাকে দেবে। আমার একটা সেল ফোন আছে, আমি টেক্সট করতে জানি। তুমি টেক্সট করতে জানো দাদু? তুমি আমাকে তোমার সেল ফোন নম্বর দাও, আমি আমার ফোনে সেভ করে রাখছি। আমি তো ইমেলও করতে জানি। টেক্সট মেসেজিং করতে জানেন কি না, সে নিয়ে সম্পদ এই নতুন নাতনির সঙ্গে বিতর্কে গেলেন না। আজকে জেনারেশন এক্স এর সঙ্গে এ বিষয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামা মানে পরাজয় অবশ্যম্ভাবী। আমি বুড়ো মানুষ যুক্তি দিয়ে বেশ সময় নিয়ে নিজের ইমেল অ্যাড্রেস আর সেলফোন নাম্বার অনিকে লিখিয়ে দিলেন। বার দুই চেক করলেন সব ঠিকমতো লিখেছে কিনা। নাতনির তাচ্ছিল্য ভরা হাসিকে একেবারেই পাত্তা না দিয়ে খুব বিশদ করে বর্ণনা করলেন আমেরিকায় কি করে ফোন করতে হয়। রাতে ডিনার টেবিলে বসে অনিন্দার সমস্যার সারাংশ কথায় কথায় সীমানাকে বললেন সম্পদ। পমের মুম্বাই যাওয়া, বৌদির অজানা অসুখ, নার্স আর ডাক্তারের প্রতি অনিন্দার ভীতি যতটা সম্ভব গুছিয়ে বলার চেষ্টা করলেন। গল্প শুনে সীমানা চোখ কপালে তুলল, ডালের বাটি এগিয়ে দিতে দিতে গম্ভীর হয়ে বলল, বাবা তুমি পমকে একটু সাবধান করে দিও, এত ছোট মেয়েকে এভাবে একা রেখে যাওয়া খুবই রিস্কি। ডাক্তার জামাই অবশ্য বাপ বেটির কথোপকথনে যোগ না দিয়ে চুপ করে খেয়ে গেল। তাকে রাত্রে আবার কাজে ফিরতে হবে। রাতে বিছানায় শুয়ে বই পড়া সম্পদের অনেক দিনের অভ্যেস। পৃথা চলে যাবার পরে বহুদিন কোনো কিছুতে মনঃসংযোগ করতে পারছিলেন না, ইদানিং আবার পড়তে আরম্ভ করেছেন। একটু বেশি রাতেই দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকল সীমানা। অবাক হলেন সম্পদ, কি ব্যাপার রে এত রাতে, ঘুম পাচ্ছে না, বসে এখানে, এবার কি হয়েছে বল। না বাবা, আসলে অনিন্দার ব্যাপারটা নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা সত্যি কি কিছু ঘটেছে ওখানে? কিন্তু তোর এমন কেন মনে হচ্ছে? সবটাই একটা বাচ্চা মেয়ের উর্বর কল্পনা প্রসূত তো হতে পারে। কিন্তু যদি কিছু ঘটে যায় বাবা, আমরা এত দূর থেকে তো কিছুই করতে পারবো না। তুমি অন্য আত্মীয়দের জানিয়ে দাও না, তারা যদি কিছু সাহায্য করতে পারে। তুই চিন্তা করিস না, আমি আরেকটু খোঁজ খবর করে সেই মতো ব্যবস্থাই নেব। তোর বাবা এখনো অতটা সিনাইল হয়নি। সীমানা নিশ্চিন্ত হল। আরো কিছুক্ষণ গল্প করে বাবাকে গুড নাইট জানিয়ে শুতে চলে গেল। মেয়েকে শান্ত করলেও নিজে কিন্তু নিশ্চিন্ত হতে পারলেন না সম্পদ। সত্যি কালকে ভালো করে জানতে হবে বৌদি কতটা অসুস্থ এবং কি রোগ হয়েছে। পরিবারের সবার থেকে কেন তাকে একেবারে আলাদা রাখা হয়েছে, এদেশে এ ধরনের চিকিৎসা ভাবাই যায় না। দেশের ডাক্তাররা অনেক সময় কি যে অদ্ভুত ধরনের ট্রিটমেন্ট চালায় বোঝেন না তিনি। বেশিরভাগ সময় জানতে চাইলেও তারা সবকিছু খুলে বলতে রাজি হয় না, ইগোতে লাগে বোধহয়। অথচ রোগ সারাতে গেলে রোগীর সম্পূর্ণ সহযোগিতার যে প্রয়োজন, সেই প্রাথমিক সত্যটাই তারা ভুলে যায়। সে যাই হোক, এই মুহূর্তে তো আর কিছু করার নেই। রাতের মতো চোখ বোঝার প্রস্তুতিতে সম্পদ বিছানার পাশে রিডিং ল্যাম্পটা সুইচ টিপে নিভিয়ে দিলেন। পরের দিন অনিন্দার সঙ্গে কথা বলতে গিয়ে রাতের কষ্টার্জিত স্থৈর্যটুকু হারিয়ে গেল। অনিন্দার উদ্বেগপূর্ণ চাপা গলা সম্পদের দুশ্চিন্তা বাড়িয়ে দিল বেশ কয়েক ডিগ্রি। তোমার দিদুনের সঙ্গে কথা বলতে পেরেছো কি? বাড়িতে আর কে আছে এখন? অঞ্জলি মাসি আছে, শীলা মাসি তো এখনো আসেনি। আমি না বেশিক্ষণ কথা বলতে পারবো না দাদু, আমার কাউকে ফোন করা বারণ। তুমি অঞ্জলি মাসিকে একবার ডেকে দাও তো। আচ্ছা তুমি একটুও ভেবো না মামনি, আমি কিচ্ছু বলবো না, শুধু জানতে চাইছি বৌদি কেমন আছেন। কয়েক মিনিট গেল অনিন্দাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে। মেয়েটা যে একটা অস্বাভাবিক মানসিক চাপের মধ্যে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো সেই চাপ কতটা বাস্তব আর কতটা মন গড়া। অনেকবার আশ্বস্ত করার পরে খুব আপত্তি সত্ত্বেও অনিন্দা দিনে নার্স অঞ্জলিকে ডেকে ফোন দিল। দাদু, অঞ্জলি মাসি এসেছে, তোমার সঙ্গে কথা বলবে। নমস্কার অঞ্জলি দেবী, আপনি তো বৌদির দেখাশোনার জন্য এসেছেন। আমার পরিচয় অনিন্দা আপনাকে দেয়নি নিশ্চয়ই, তা আমি হলাম ওর দাদু সম্পদ মিত্র, আমেরিকা থেকে ফোন করছি। ফোনে শুনছি আমার বৌদি প্রায় 10 দিন হলো খুব অসুস্থ, এতই বাড়াবাড়ি যে ফোন পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না। আচ্ছা কি ব্যাপার বলুন তো, বৌদির কি হয়েছে? আপনি অত দূর থেকে ফোন করছেন আর আপনাকে কিছু জানানো হয়নি, কি আশ্চর্য দেখুন তো। ছি ছি ছি ছি, আসলে মাসিমার ব্লাড প্রেশারটা না খুব বেড়ে গেছে, ডাক্তারবাবু কিছুতেই তা নামিয়ে আনতে বা ব্যালেন্স করে উঠতে পারছেন না, সেই জন্য একটা হালকা ঘুমের ওষুধ দিয়েছেন শান্ত রাখতে। লোকজন আসা যাওয়া বারণ করেছেন যাতে কোনো রকম উত্তেজনা না হয়। দিদি নেই তো, এই সময় একটু সাবধান রাখতে চেষ্টা করছি আমরা। এই অবস্থায় হাসপাতালে ভর্তি করা উচিত ছিল নাকি? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ডাক্তারবাবু করতে চেয়েছিলেন, কিন্তু তাহলে অনিন্দা তো একেবারে একা হয়ে যাবে না বাড়িতে। মাসিমা রাজি হলেন না, দিদিও ডাক্তারবাবুকে বললেন বাড়িতেই রাখতে, ডাক্তারবাবু তো দিদির বন্ধু। হায় ভগবান, পরমার অজান্তে তাহলে কিছু করা হয়নি? এত সামান্য সহজ কথাকে কত প্যাঁচালো ভেবেছেন সম্পদ, এমনকি খুন ইত্যাদির আশঙ্কাও মনে উঁকি ঝুঁকি দিয়েছে। একটা ছোট্ট মেয়ের ভাবুক মনের চিন্তাকে বড় বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন তিনি। তাহলে কি পরমা এলে বৌদিকে হাসপাতালে নিয়ে যাবেন? সেটা তো দিদি আর ডাক্তারবাবু বিচার করবেন, আমি তো নার্স মাত্র। তবে মাসিমা এখন ভালোর দিকে, আর সপ্তাহখানেকের মধ্যেই একেবারে ভালো হয়ে যাবেন আশা করছি। আপনি তখন ফোন করবেন, আমি জানিয়ে দেব। আসলে দিদির নিজেরও তো খুব সমস্যা চলছে, তাই আমরা তাকে বেশি বিরক্ত করতে চাইছি না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি বৌদির দেখভাল করছেন বলে আমি কৃতজ্ঞ। আমার আর কিছু জানার নেই, আপনি অনিন্দাকে ডেকে দিন, আমি ওর সঙ্গে একটু কথা বলি। কিছু না মনে করলে অনিন্দাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন, ওর স্কুলের সব পড়া শেষ হয়নি এখনো, আসলে বেশ রাতও হয়ে গেছে তো। ফোনে অনিন্দা এলো ঠিকই, কিন্তু তার গলা বড়ই স্তিমিত শোনালো। আজকে রাখি দাদু, আবার পরে কথা হবে। ঘড়ি দেখে হিসেব করলেন সম্পদ, কলকাতায় এখন সন্ধে 7:30 বাজে, তেমন রাত তো নয়। বৌদির কথা ভাবলে এক কম বয়সী হাসি খুশি সুন্দরী মহিলা ছবি চোখে ভেসে ওঠে। বিয়ের সময় মনে হয়েছিল রাঙাদার ভাগ্যটা ভালো, দু একজন বন্ধু যারা এসেছিল এক বাক্যে স্বীকার করেছিল, বেশ জমাটি দেখতে মাইরি। সেই বৌদি এখন শয্যাশায়ী, কত আর বয়স, সম্পদের সমবয়সী হয়তো। নার্স অঞ্জলির সঙ্গে কথা বলে একটু স্বস্তি পেয়েছেন সম্পদ, সারাদিন ভালোই ছিলেন, কিন্তু রাত হতে হতেই দুশ্চিন্তার ধোঁয়া আবার ঘিরে ধরল। সকালের জন্য অপেক্ষা করে রইলেন, কখন অনিন্দার সঙ্গে আবার কথা বলতে পারবেন। মনে মনে নিজের ওপর বিরক্তি লাগল, একা থেকে থেকে কল্পনাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সকালে কফির কাপে প্রথম চুমুক দিতেই পাঞ্জাবির পকেটে রাখা সেলফোনটা সামান্য নেচে উঠল। টেক্সট মেসেজ এসেছে, ক্যাল সেল নট হোমে। অনিন্দা টেক্সট করে তাকে জানাচ্ছে বাড়ির ল্যান্ডলাইনে কল না করতে। সম্পদের বুকের ভেতরটা খামচে ধরল কেউ। ফোন একবার বাজতেই অনিন্দা উত্তর দিল, বোঝা গেল দাদুর ফোনের অপেক্ষায় ছিল। চাপা গলায় বলল, হ্যালো দাদু, শোনো আজকে সেই দুপুর থেকে ডাক্তারবাবু এসেছে, দিদুনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে সারাদিন বাইরের ঘরে বসে আছে। আজ অঞ্জলি মাসি আর শিলা মাসি দুজনে মিলে দরজা বন্ধ করে দিদুনের ঘরে কি সব যেন খুঁজছে। আমি শুনেছি ডাক্তারবাবু ওদের বলেছে মা আসার আগেই সব শেষ করা চাই। তোমার মা ফোন করেছিলেন? সব ঠিক আছে তো? ডাক্তারবাবুকে বলো আমেরিকা থেকে দাদু ফোন করেছে, কথা বলতে চায়। দাদু, ডাক্তারবাবু আমাকে স্কুলে যেতেও বারণ করেছে জানো, বলেছে এখন কিছুদিন স্কুলে যেতে হবে না। আমি জোর করে বলেছিলাম যাবই, তখন আমাকে ওরা বকেছে। তুমি কিন্তু কখনো কাউকে বলো না আমার সেলফোন আছে, এখানে কেউ এসব জানে না, জানলে ওরা আমার ফোন কেড়ে নেবে। অনি, তুমি দিদুনকে একবার সেলফোনটা দেবে? যখন কেউ ঘরে থাকবে না, দিদুনের কাছে গিয়ে আমাকে একটা টেক্সট করবে আর আমি এমনি করে ফোন করব। দিদুনের সঙ্গে কথা বলা বিশেষ প্রয়োজন, যখনই হয় করবে, ভয় পেও না। তোমার মা কাল আসছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখন নয়, পরে দেব দিদুনকে। আমি দেখেছি রাতের বেলায় শিলামাসি বাইরের ঘরে এসে ঘুমিয়ে পড়ে, তখনই ভালো হবে জানো, তখনই ফোনটা দেব। কিন্তু তখন যদি দিদুন ঘুমিয়ে থাকে? তাহলে ডাকার দরকার নেই, দিদুনকে তুমি আগে থেকে একটু বলে রাখতে পারো, যাতে উনি চমকে না যান। দাদু, দাদু, কেউ আসছে মনে হচ্ছে, আমি এখন রাখছি, কেমন? ফোন ছাড়ার পর সবকিছু যেন আরো গোলমাল ঠেকলো সম্পদের। একটা ছোট্ট মেয়ের কাল্পনিক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ছেন তিনি। যতক্ষণ অনির সঙ্গে কথা বলেন, ভয়ের সেই ছায়া জগৎটাই সত্য হয়ে ওঠে। ফোন ছেড়ে দিলে বাস্তবে সে অন্য কথা শোনায়। অনি যা বলে তা কি সত্যি, নাকি মেয়েটা একটা প্রকাণ্ড কৌতুক করছে? কোনটা ঠিক তা সম্পদ বুঝতে পারলেন না। তবে একটা লাভ হলো, আজ দু একদিনের মধ্যেই বৌদির সঙ্গে কথা বলতে পারবেন বলে তিনি আশা করছেন। অনিন্দা সেল নাম্বারটা মোটা কালো অক্ষরে নোটবুকে লিখে রাখলেন। অনেক রাতে ঘুম ভেঙে দিশেহারা হয়ে গেলেন সম্পদ। খাটের পাশে বেডসাইড টেবিলের উপর রাখা সেলফোনটা কেঁপে চলেছে। শোয়ার সময় সেলফোনের রিংটোন বন্ধ করে ভাইব্রেশন মোডে রেখে শুয়েছিলেন, যাতে শব্দ হলে অন্য কারুর ঘুম না ভাঙে। অবশ্য আজ রাতেই যে ফোন আসবে সে ব্যাপারে ভরসা ছিল না। টেবিলের ওপর রাখা ঘড়িতে দেখলেন 4:30, ভোর রাত, কলকাতায় দুপুর 2:30। সেলফোনে অনি টেক্সট মেসেজ পাঠিয়েছে, কল। এতদিনে বৌদির সঙ্গে কথা বলার সুযোগ পেলেন তাহলে। নাম্বারটা ডায়াল করতে যতটুকু সময় লাগে, ওদিকে রিং শোনার আগেই অনিন্দা রেসপন্ড করল। তার ফিসফিসে গলা কানে এলো। দিদুন জেগে আছে, এখন কথা বলতে পারো? অঞ্জলি মাসি বাইরের ঘরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বেশিক্ষণ কথা বলো না, কেমন? বহু বছর পরে বৌদির গলা শুনলেন সম্পদ, কাঁপা কাঁপা, বার্ধক্যে দুর্বলতা জড়ানো। আমার জন্য বলছি না, কিন্তু অনি আর পমের জন্য এসো, এসো ঠাকুর। আমাকে একটু খুলে বলো তো বৌদি, কি ব্যাপার? অনির কাছ থেকে যা শুনছি আমি তো কিছুই বুঝতে পারছি না। সম্পদের অ্যান্টেনা খাড়া হয়ে উঠল। বৌদি নিজের বাড়িতে ফোন ব্যবহার করছেন লুকিয়ে চুরিয়ে, এ কি রকম হলো? বৌদির বক্তব্য সম্পদ কিছু বুঝলেন, কিছু অনুমান করলেন, যেটুকু শুনলেন তাতে তার উদ্বেগ বাড়ল বই কমল না। বৌদি বার বার বলতে থাকলেন, এসো বললেই কি আর এক বাক্যে সব ফেলে চলে যাওয়া যায়। সম্পদের এখন পিছুটান কম ঠিকই, তাও প্লেনের টিকিট কাটা, সুটকেস গোছানো, বাড়ি বন্ধ করা, কতদিনের জন্য যাবেন তা স্থির করা, কাজের অন্ত নেই। তাও তো বছরখানেক আগে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডটা করিয়ে রেখেছেন বলে ভিসা করার ঝামেলা থেকে মুক্ত। কলকাতায় গিয়ে কোথায় থাকবেন তাও ভাবতে হবে না, আত্মীয় স্বজন খুশি হয়েই থাকার জায়গা দেবে, কিন্তু তাদেরও তো কিছুদিনের নোটিশ দেওয়া দরকার। সম্পদ ফাঁপড়ে পড়লেন। যাওয়ার সিদ্ধান্ত ছাড়াও কেন যাবেন তাই ভালো করে বুঝতে পারছেন না। বৌদির স্বরে চিন্তা আর আতঙ্ক দুই ছিল ঠিকই, কিন্তু এমন কি ঘটেছে যার জন্য সম্পদের উপস্থিতি প্রয়োজনীয়? বৌদি কি ভয় পাচ্ছেন নার্স আর ডাক্তার মিলে তাকে মারবে, বা কিছু চুরি করার মতলব করছে? খুন কথাটা বাদ দিলেন সম্পদ, কিন্তু চুরি কি সেই জিনিস, মূল্যবান না সাদা মাটা, উনি বুঝলেন না। আরো অনেক প্রশ্নই ধোঁয়াশা হয়ে রইল। সবচেয়ে দরকারি প্রশ্ন, বৌদির কি অসুখ আর ডাক্তার নার্সেরা দুর্ব্যবহার করছে কিনা তা একেবারেই জানা হল না। ভোর 4:30 ফোন সেরে আর ঘুমোতে পারলেন না সম্পদ। বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার, দেশে হলে একটু একটু করে আলো ফুটত এই সময়, উত্তর আমেরিকায় ভোর হতে অনেক দেরি। এসব 7-5 কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লেন আবার। ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, সারা বাড়ি তখন স্তব্ধ। তার জন্য পার্কোলেটরে কফি রেখে গিয়েছে সীমানা। সকালে কফির গন্ধ পেলে কেমন একটা আবেগ জাগে মনে। কফির কাপ হাতে নিউ ইয়র্ক টাইমস খুলে অনেকদিন পরে রিল্যাক্সড লাগলো নিজেকে। ভাবতে চেষ্টা করলেন হঠাৎ কেন এই স্বস্তি। মনে হল এতক্ষণে নিশ্চয়ই পরমা কলকাতায় ফিরে গেছে, তার দায়িত্ব শেষ। রাতের সেই আতঙ্কিত কথোপকথন সকালের আলোয় একেবারেই ভিত্তিহীন মনে হল। সবই বাড়াবাড়ি রকমের ড্রামার উপাদান। বৌদির কথায় তিনি এমন কিছু পাননি যাতে মনে হয় শঙ্কার কোনো কারণ আছে। যাক, এসব নিয়ে আর চিন্তা নয়। দুপুরে একা টেবিলে বসে লাঞ্চ খাওয়ার সময় সেলফোনটা টেক্সট মেসেজের সংকেত দিল আবার। মেসেজ অনির সেল থেকে এসেছে। MANOTMA মানে MA মা নাকি অন্য কিছু, NOT কি নট, NOT। আজকাল কম বয়সী ছেলেমেয়েরা পুরো কথা না লিখে চ্যাট স্ল্যাং ব্যবহার করে, সম্পদটা জানেন। বিচিত্র এই ভাষা ছোটরা যত সহজে শেখে পুরনো পন্থী বুড়োরা তত সহজে কব্জা করতে পারে না। প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সারা জীবনের শেখা ফর্মাল ইংলিশ, শুদ্ধ বানান। আধুনিক টেকনোলজি সম্পর্কে বাবার অজ্ঞতায় লজ্জিত হয়ে সীমানা এ ব্যাপারে বহু পাঠ তাঁকে দিয়েছে। তার কাছ থেকেই সম্পদ এই যান্ত্রিক ভাষা সম্পর্কে সামান্য জ্ঞান লাভ করেছেন, তবে সেসব এখনও সমুদ্র তীরে নুড়ি কুড়োনোর সামিল। কিন্তু অনিন্দার SMS-এর মাথা মুন্ডু কিচ্ছু তিনি বুঝতে পারলেন না। গুগল খুঁজে SMS ভাষায় অ্যাব্রিভিয়েশন লিস্ট খুঁটিয়ে পড়লেন, না কিচ্ছু পেলেন না। অবশ্য প্রতিদিনই এত নতুন শব্দ তৈরি হচ্ছে যে গুগল হয়তো তাল রেখে উঠতে পারছে না। মেসেজটা ভালো করে দেখলেন আরেকবার, MANOTMA নাকি মা নট মা, NOT কি KNOT নট মানে গিঁট, পুরো ব্যাপারটাই মনে হলো সাংকেতিক গোলক ধাঁধা। দূরত্বেরই কেন যে বাচ্চাদের সঙ্গে কথা বলতে যাওয়া কোনো বোধবুদ্ধি হয়নি, অন্যের পরিপ্রেক্ষিতে থেকে কোনো কিছু বোঝার মতো চিন্তাশক্তির বিকাশ ঘটেনি এখনো। MANOTMA অনির কাছে ক্লিয়ার নিশ্চয়ই, কিন্তু যাকে মেসেজ পাঠানো হয়েছে সে বুঝলো কি বুঝলো না সে কথা তার কাছে অবান্তর। অনিকে ফোন করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলেন না সম্পদ। কলকাতায় এখন কত রাত? অনিন্দার পদ্ধতি নিলেন উনি। এসএমএস করতে খুব একটা পোক্ত নন, কিন্তু কষ্ট করে প্রচুর সময় নিয়ে লিখলেন, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, মে আই কল। বার দুই তিন রিভাইজ করে ভুল শুধরে তারপর অনিকে পাঠালেন মেসেজটা। যদি জেগে থাকে নিশ্চয়ই ফোনে কথা বলে সব সংশয় মীমাংসা করা যাবে। 30 সেকেন্ডের মধ্যে উত্তর এল, কে এল। কে এল নিশ্চয়ই বলতে চাইছে কল। বাবা, পারা যায় না। সম্পদ অনিন্দা সেলফোনের নাম্বার ডায়াল করলেন। অনি, মা, আমি ভালো শুনতে পাচ্ছি না, বুড়ো হয়ে গেছি তো, একটু জোরে বলতে পারবে? ওরা শুনে ফেলবে দাদু, ওরা শুনে ফেলবে, আমার সেলফোন নিয়ে নেবে, মা অন্য মেয়ে, দাদু শুনতে পাচ্ছো? ওরা ওরা আমার মাকে নিশ্চয়ই মেরে ফেলেছে। কি হয়েছে বুঝিয়ে বলো তো অনি, মায়ের ওপর রাগ হয়েছে? সে কি তোমাকে কোনো কারণে বকেছে? কে তোমার মা নয়? আমি বুঝতে পারছি না কি গন্ডগোল হয়েছে, আমি তো অনেক দূরে, একটু বুঝতে অসুবিধে হয়, তুমি একটু ভেঙে ভেঙে ভালো করে বলো তো মা। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি অনি, কাঁদলে তো আমি কিছুই বুঝতে পারবো না মামনি। শোনা, তুমি একটু ধৈর্য ধরো, কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো অনি। অনিন্দা, তুমি সব ঠিকঠাক বলছো তো? তোমার দিদুন কি বললেন, আর মেনকা মাসি? দাদু, কি বলছো তুমি? আমি মাকে চিনতে ভুল করব? দিদুন শুয়েছিল আর মেনকা মাসি আমাকে বলল, এই তো তোমার মা, কিন্তু আমার মা নয়, মেনকা মাসি মিথ্যে কথা বলছে। আমি চেঁচামেচি করাতে ওরা আমাকে ঘরে ঢুকিয়ে বন্ধ করে রেখেছে, জানো, বাইরে জানি না কি হচ্ছে, জানি না ওরা দিদুনকে কি বলছে কি করছে, কিচ্ছু বুঝতে পারছি না। সে কি তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? আমি আমি এক্ষুনি তোমাকে বের করার ব্যবস্থা করছি। না দাদু, আমি বের হতে চাই না, আমি ঘরেই ভালো আছি, তোমাকে ফোন করতে পাচ্ছি, আমি কি করব এখন তাই ভাবছি, কি করি বলো তো। তুমি আমাকে একটু সময় দাও অনি, আমি ভেবে দেখি কি করা যায়। আমি তোমাকে টেক্সট পাঠাবো, ফোনে রিং হলে তুমি বিপদে পড়ে যেতে পারো। আচ্ছা, নার্স শীলা কি বলছে? শীলা মাসি আমাকে বকেছে, আমি দুষ্টুমি করেছি বলে। দাদু, তখন মনে পড়েনি জানো, কিন্তু এই ঘরে বসে মনে পড়ল, শীলা মাসি তো মাকে দেখেইনি, শীলা মাসি এসেছে মা মুম্বাই যাওয়ার পরে, আর ডাক্তারবাবু বলেছে আমার নাকি ইমোশনাল ব্রেকডাউন হয়েছে, তাই আমাকে ঘরে বন্ধ করে রাখা দরকার। অনিন্দার সঙ্গে কল শেষ করে সম্পদ ব্যস্ত হয়ে উঠলেন। ব্যাপারটা ছোট মেয়ের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া চলে না। কিন্তু কি করতে পারেন 10,000 মাইল দূর থেকে? অনেক ভেবেচিন্তে মনে হলো একমাত্র উপায় পিনাকিকে ফোন করা। ছোট বোন বুবানের ছেলে পিনাকি, সে যদি একবার গিয়ে খোঁজ খবর করে ব্যাপারটা বুঝে আসে। কমবয়সী ছেলেদের মধ্যে একমাত্র পিনাকি এখন কলকাতায় আছে, বাকিরা সব ছিটকে ছাটকে গেছে দেশ বিদেশে নানান প্রান্তে। বয়স্কদের ওপর এত ছোটাছুটির দায়িত্ব চাপাতে ইচ্ছে করল না, পিনাকি পারবে। পিনাকিকে ফোন করাতে মামার উদ্বেগ সে হেসে উড়িয়ে দিল। তবু জোর করে বললেন সম্পদ, একবার যা পিকু, আজ বিকেলেই যা। সবকিছু আজে বাজে মনে হলেও আমাকে ইন্ডালজ কর, একবার ঘুরে আয়। সন্ধে হবার আগেই যা, যাতে বৌদির সঙ্গে দেখা করে আসতে পারিস। আমি কাল দুপুরের মধ্যে ফোন করব। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো যাচ্ছি। তবে আমি কিন্তু পম দিকে ভালো চিনি না, বহু বছর দেখিনি। ওরা মুম্বাইয়ে ছিল তো, এখন হঠাৎ দেখলে চিনতে পারবে কিনা জানি না। তবে বড় মামিকে চিনি, তেমন হলে আমি মামিমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করব মহিলা পম দি কিনা, ঠিক আছে? প্ল্যানটায় সম্মতি জানিয়ে সম্পদ হাঁপ ছাড়লেন, এখন শুধু অপেক্ষা। বিক্ষিপ্ত মনে সারা দিন অস্থির হয়ে রইলেন, কোনো কিছুতেই মন দিতে পারছেন না, বই পড়তে পর্যন্ত ভালো লাগছে না। অবশেষে নিজের ঘরে গিয়ে একলা হলেন। পিনাকি কখন ফোন করবে কে জানে। এপাশ ওপাশ করতে করতে অসময়ে ঘুমিয়ে পড়লেন একটু। ঘুম ভাঙল ফোনের কর্কশ শব্দে। বাড়ির ল্যান্ডলাইনের একটা এক্সটেনশন সম্পদের ঘরে রয়েছে। বিছানা ছাড়ার আগেই দরজায় টোকা দিল সীমানা। বাবা বাবা ফোনটা ধরো, পিকু ফোন করছে তোমাকে, পিনাকি তাড়াতাড়ি ধরো। আচ্ছা হ্যালো। ছোট মামু, খুব অদ্ভুত সময় ফোন করে ফেলেছি না? আসলে কাল তুমি এত চিন্তিত ছিলে যে ভাবলাম তোমাকে জানিয়ে দিই। না না, কোনো প্রবলেম নয়, বেশ করেছিস ফোন করেছিস, আমিই তোকে করতে যাচ্ছিলাম। তা যেতে পারলি কাল? হ্যাঁ গেলাম তো, তোমাকে যা বলেছিলাম পম দিকে একেবারেই মনে নেই আমার। তাহলে বুঝতে পারলি না মহিলা পরমা কিনা? পণ্ডশ্রম হলো বলছিস? আরে আমি অত কাঁচা ছেলে নাকি, বললাম মামিমার সঙ্গে দেখা করব। নার্সটা ছিল, আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু আমি সে সুযোগ দিইনি। সোজা গট গট করে মামিমার ঘর আন্দাজ করে ঢুকে পড়লাম। আমার পেছনে হাঁ হাঁ করে নার্স ডাক্তার সব ছুটে এলো, কিন্তু আমি পাত্তা দিইনি। মামিমা শুয়েছিলেন, একটু কথা টথা বলে আমি সোজাসুজি জিজ্ঞেস করলাম, পম দিকে কেমন দেখছেন, সব ঠিক আছে তো? বৌদি কি বললেন? মামিমা বললেন ভালোই তো আছে, অনেকদিন পর দেখছি ভালো লাগছে, আর বললেন যে আমরা ঠিক আছি বাবা। তার মানে বৌদির মনে কোনো সন্দেহ নেই যে মহিলা পম? তাই তো মনে হলো, মামিমা তো মা, নিজের মেয়েকে চিনতে পারবেন না। ও তা কতক্ষণ কথা বললি বৌদির সঙ্গে, এই অনিন্দাকে দেখলি? আমি তো এসব জিজ্ঞেস করেই চলে এসেছি, পম দি চা খেয়ে যেতে বলেছিল কিন্তু আমার অন্য কাজ ছিল। অনির সঙ্গে দেখা হলো না? পমদি বলল সে কোন বন্ধুর বাড়িতে গেছে, ফিরতে নাকি দেরি হবে। আমি বসতে পারতাম কিন্তু কতক্ষণ বসতে হবে কোনো ঠিক নেই, তাই চলে এসেছি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটল মামু, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ক্রস করছি তখন পেছনে ফিরে তাকিয়ে দেখি দোতলায় একটা বন্ধ জানলা থেকে কেউ যেন উঁকি দিয়ে দেখছে। আমি শুধু এক ঝলক দেখেছি, তবে মনে হলো একটা ছোট মেয়ে। ভালো করে তাকাতেই আর কিছু দেখতে পেলাম না, দরজায় সেই নার্সটা দাঁড়িয়েছিল, তাই আর বেশি ঘুরে তাকালাম না। তোর কি মনে হলো মেয়েটি অনিন্দা? তা কি করে বলবো বলো, মোস্ট লাইকলি বাড়ির কাজের মেয়েটে হবে, অথবা ওই নার্সের মেয়ে। পমদি তো বললো অনিন্দা বন্ধুর বাড়ি গেছে। তাই কি সত্যি কি অনি বন্ধুর বাড়ি গেছে? পিনাকির দেখা জানলার সেই মেয়েটি অন্য কেউ? কিন্তু যদি অনি হয়, সে তো বলেছিল একটা ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে। তাই যদি হয় তাহলে পিনাকি সবকিছু ভুল দেখেছে, পমও মিথ্যে। অবশ্য এ ব্যাপারে বৌদির ভুল হবে কেন? বৌদি তো স্বীকার করেছেন সেই মেয়েটাই তার মেয়ে পরমা। সারাদিন অনিন্দার কোনো SMS বা ফোন পেলেন না সম্পদ। ধরে নিলেন দিনের বেলায় অনির ফোন ব্যবহারের সুযোগ কম, রাত হলেই ফোন করা সম্ভব। এখন কি কর্তব্য? শেষ পর্যন্ত থাকতে না পেরে নিজেই ভয় ভয় টেক্সট পাঠালেন অনিন্দাকে, মেয়েটাকে আবার কোনো বিপদে না ফেলেন। What is happening? May I call? কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর এলো, খুব সাধাসিধে দুটো ইংরেজি অক্ষর, ওকে। অনি, তুমি কি এখনো ঘরে বন্ধ আছো? কিছু খেতে পেয়েছো কি? দাদু, আমি ঘরেই বন্ধ, আমাকে দরজা খুলে খেতে দিয়েছে ওরা, কিন্তু বেরোতে দেয়নি। তবে আমি শুনতে পাচ্ছি জানো তো, ওরা সারা বাড়ির জিনিস এদিক ওদিক করছে, কি যেন খুঁজছে, বুঝতে পারছি না কি করছে। আমি পিনাকি, মানে তোমার এক মামাকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম, সে তোমার দিদুনের সঙ্গে কথা বলে এসেছে। বৌদি তো কোনো প্রবলেমের আভাস দেননি, এমনকি পমের সম্পর্কেও কোনো সন্দেহ প্রকাশ করেননি। আমি জানি, পিনাকি মামা এসেছিল, জানলা দিয়ে আমি সব দেখেছি, আমি তো বাড়িতেই ছিলাম, কিন্তু আমাকে কেউ ডাকেনি। পিনাকি যে ছায়া শরীর জানলায় দেখেছিল, তাহলে সেই অনিন্দা? এই সম্ভাবনা মেনে নিলে কয়েকটা বড় প্রশ্নের সামনে দাঁড়াতে হয়। তার মানে বাড়ির অন্য সকলে মিথ্যে কথা বলছে, তার মানে পরমা মেকি, মানে বৌদি নিজের মেয়েকে চিনতে পারছেন না। কিন্তু তা কি করে সম্ভব? ব্যাপারটা বোধগম্য হল না সম্পদের। অনির ফোন ছেড়ে দিয়ে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলেন। ফোন তুললেন এক মহিলা। হ্যালো হ্যালো, আমি কি পরমার সঙ্গে কথা বলতে পারি? আমি ওর কাকা বলছি। ওদিকে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর সেই মহিলার গলায় কানে এলো, আমি পরমা বলছি, আপনি? পম, আমি সম্পদ কাকু বলছি। অনি তোমাকে নিশ্চয়ই বলেছে, বেশ কয়েকদিন ধরেই আমি ফোন করছি বৌদির অসুস্থতার খবর পেয়ে। যাক, তুমি এসে গেছো, আমি নিশ্চিন্ত। হ্যাঁ সম্পদ কাকু, অনেকদিন দেখা হয়নি তো, তাই অবাক লাগছে। আপনি কেমন আছেন, বাড়ি সব ভালো তো? সে কি পৃথার কথা জানে না? অবাক লাগলো সম্পদের। তবে নিজের জীবনের ঝামেলায় ব্যস্ত পম হয়তো ভুলে গেছে অন্যদের কথা। আরো কিছুক্ষণ এটা সেটা কথা চালালেন সম্পদ, তারপর জিজ্ঞেস করলেন, অনির সঙ্গে একবার কথা বলতে পারি? কেমন আছে ও? অনি তো এখন স্কুলে গেছে কাকু, সন্ধ্যার আগে বাড়িতে ফিরবে না, স্কুল থেকে কোচিং ক্লাস, তারপর বাড়ি। আমরাই না কাল পরশু ফোন করব আপনাকে। সম্পদের মাথার ওপর কেউ বরফ ঠান্ডা জল ঢেলে দিল। মাত্র মিনিট পাঁচেক আগেই গৃহবন্দী অনির সঙ্গে তিনি কথা বলেছেন। পম বলছে অনি স্কুলে গেছে। এ থেকে দুটি সিদ্ধান্তে আসা যায়। এক, অনি মিথ্যে বলছে, সেলফোনে কল যে কোনো জায়গা থেকেই করা যায়, তাই সে স্কুলে গিয়েও বলতে পারে আমি বাড়িতে বন্দি, যাচাই করার কোনো উপায় নেই। দুই, পম মিথ্যে বলছে, অনিকে আটকে রেখে সম্পদকে মিসলিড করছে, সেক্ষেত্রে মনে করতে হবে এই পরমা আসল পরমা নয়, অনিন্দার কথাই ঠিক। এই দ্বিতীয় সম্ভাবনাটায় বাদ সাজছে বৌদির স্বীকৃতি। পিনাকির কাছে বৌদি বলেছেন এই পমই তাঁর মেয়ে। এই দুই পরস্পর বিরোধী সম্ভাবনা মেলানো প্রায় অসম্ভব। ভাবনা চিন্তা করে কুল না পেয়ে অনিকে আবার ফোন করলেন সম্পদ। অনি সঙ্গে সঙ্গেই ফোন তুলল। অনি, আমি তোমার মায়ের সঙ্গে এক্ষুনি কথা বললাম, পম বলল তুমি স্কুলে গেছো, সেখান থেকে কোচিং ক্লাস সেরে বাড়ি ফিরবে, বলল কাল বা পরশু তোমরা ফোন করবে আমাকে। সব ভুল দাদু, সব মিথ্যে, আমি কোনো কোচিং ক্লাস করি না। তুমি শুনবে আমি কোথায় আছি, একদম চুপ করে থেকো কিন্তু, কেমন, কোনো শব্দ করো না। এক সেকেন্ড নীরবতার পর সম্পদ শুনতে পেলেন গলার স্বর, বহু দূরের কথাবার্তা ফোনে আসছে। খুব মনোযোগ দিয়ে শুনেও সব কথা শুনতে পারলেন না, টুকরো টুকরো শব্দ ভেসে এলো, দু তিনজন মহিলা এবং পুরুষের গলা। সম্পদের মনে হলো তার মধ্যে একটি গলা পমের, সদ্য সদ্য তার সঙ্গে কথা বলেছেন, ভুল হওয়ার সম্ভাবনা কম। না, পম বললে ভুল হবে ছদ্মবেশি পম। অনি সত্যি কথাই বলছে, তার সব কথাই এ পর্যন্ত মিলে গেছে। শুধু বুঝতে বাকি বৌদি কেন এই প্রতারক মহিলাকে মেয়ে বলে মেনে নিয়েছেন। কোনো একটা কারণ আছে নিশ্চয়ই, কিন্তু সম্পদ এখনো তো ধরতে পারেননি। হ্যালো দাদু, আছো? হ্যালো, শুনতে পাচ্ছো দাদু? না না, আমি আছি আছি। দাদু, আমি বোধহয় বুঝতে পেরেছি কি হয়েছে, ওরা কি খুঁজছে। যেদিন মা মুম্বাই চলে গেল, যেদিন দিদুন অসুস্থ হলো, সেদিন একটা জিনিস হয়েছিল। মা চলে যাবে বলে আমি কাঁদছিলাম, আর দিদুন আমাকে লাল পাথরগুলো নিয়ে খেলতে দিয়েছিল। সেই তখনই মা ডাক্তারবাবুকে নিয়ে এসেছিল দিদুনকে দেখাতে। ডাক্তারবাবু আমার হাত থেকে ওইগুলো নিয়ে জিজ্ঞেস করেছিল সেগুলো কার, দিদুন সেগুলো কোথায় রাখে। পরে মা চলে যাবার পরে দিদুন যখন আবার অসুস্থ হয়ে পড়ল, ডাক্তারবাবু আসার আগে দিদুন গুলিগুলো আমাকে দিয়ে বলেছিল এগুলো আমাকে লুকিয়ে রাখতে, মা ছাড়া কাউকে কখনো যেন কিচ্ছু না বলি। আমার মনে হয় ডাক্তারবাবু সেগুলোই খুঁজছে। লাল পাথরের গুলি ডাক্তার খুঁজছে? কি পাথর সেগুলো? কি এমন হীরে জহরত রাঙাদার কাছে থাকতে পারে যার জন্য এত ষড়যন্ত্র, এত চোরাগোপ্তা খোঁজ চলছে? সম্পদ তো কোনোদিন শোনেননি রাঙাদার কাছে মণিমাণিক্য কিছু রয়েছে। অনি, তুমি কি জানো পাথরগুলো কি, মানে দামি কিছু? আমাকে পাথরগুলো কেমন দেখতে একটু বলো তো। পাথরগুলো লাল, অনেকটা মার্বেলের মতো গোল গোল। খুব গাঢ় লাল রঙের কি? না দাদু, গুলিগুলো রং হালকা লাল, আর আর কতগুলোর ভিতরে না লাল টিপ আছে। আচ্ছা, তো কতগুলো গুলি দিয়েছে দিদুন তোমাকে, আর তুমি সেগুলো কোথায় লুকিয়ে রেখেছো? পকেট থেকে সেই ছোট্ট ফোন নাম্বারের খাতাটা বেরোলো অনেক দিন পর। অনিন্দার বাবা অনুজ বসু। হ্যাঁ, এই তো সেই নম্বর। মুম্বাইয়ের এরিয়া কোড আর ফোন নাম্বার ডায়াল করতে করতে সম্পদ ভাবলেন কি বলবেন অচেনা অলমোস্ট প্রাক্তন জামাইকে। সে কি বিশ্বাস করবে তার কথা? আচ্ছা, আমি কি অনুজ বসুর সঙ্গে কথা বলছি? দ্যাটস রাইট, আপনি কে বলছেন? চিনলাম না। আমি তোমার স্ত্রী পরমার কাকা সম্পদ মিত্র, আমেরিকা থেকে ফোন করছি। একটু জরুরি দরকারে তোমাকে ফোন করছি। আমার স্ত্রী? আপনি পরমার কাকা? আমাকে ফোন করছেন কেন আমি ঠিক বুঝতে পারছি না। যা ঘটছে সে আমাদের অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, নিজস্ব ব্যাপার। এই বিষয়ে আমাকে দয়া করে। না না, সেই বিষয়ে আমি কিছু বলতে তোমাকে ফোন করিনি, এ একেবারেই অন্য কথা। তোমাকে ছাড়া আর কাকে বলবো বুঝতে পারছি না, প্লিজ একটু ধৈর্য ধরে শোনো। বলুন কি বলবেন। এই কদিনের ঘটনার সারাংশ অনুজকে বললেন সম্পদ। কথা বলতে বলতে নিজেরই মনে হলো রূপকথা বলছেন। অনুজ বিশ্বাস করবে না তাতে সন্দেহ কি, কিন্তু ছেলেটা সব কথা শুনল মন দিয়ে। দু একটা প্রশ্ন ছাড়া কোনোভাবে ইন্টারাপ্ট করল না। সম্পদ শেষ করলেন একটা অনুরোধ জানিয়ে, আমি ওখানে থাকলে এই অনুরোধ তোমাকে করতাম না, নিজেই যেতাম। আমি জানি পমের সঙ্গে তোমার বিবাহ বিচ্ছেদ হচ্ছে, হয়তো তোমাদের মধ্যে কোনো যোগাযোগই নেই, কিন্তু তুমি একবার কলকাতায় গিয়ে দেখে এসো কি ঘটছে, তোমার মেয়েরও তো বিপদ। কাকাবাবু আমার সম্বন্ধে কি শুনেছেন জানি না, পরমার সঙ্গে আমার যাই হোক না কেন, এমন পরিস্থিতিতে আমি যাব না তা ভাবলেন কেমন করে? আমি অবশ্যই যাচ্ছি, আপনাকে আর কিছু বলতে হবে না। ব্লেস ইউ অনুজ, ব্লেস ইউ। আমি আর এখন বেশি কথা বলছি না কাকাবাবু, পরে ফোন করব। শুধু একটা প্রশ্ন, অনি বেঁচে আছে বুঝতে পারছি, কিন্তু পরমা? তুমি তাড়াতাড়ি রওনা হও অনুজ, আমি অনিকে ফোন করে খেয়াল রাখবো সে ঠিক আছে কিনা, খুব বেশি কিছু দেখলে এখান থেকেই পুলিশে ফোন করব। পমের অবস্থা জানি না, এখনই পুলিশে ফোন করলে আবার ওদের না কোনো বড় বিপদ হয়। চট করে ফোন ছেড়ে দিল অনুজ। সম্পদ আশা করলেন অনুজ তার কথা মতোই কাজ করবে, না হলে যে কি হবে কে জানে। অনির সেলফোনে কল করলেন আবার, ফোন বন্ধ। সম্পদের উদ্বেগের মাত্রা বেড়ে গেল 10 গুণ। একটুক্ষণ পর পর ফোন করতে থাকলেন একই নম্বরে, প্রত্যেকবার একই উত্তর। নিজের অসহায়তা অসহ্য হয়ে উঠল, কি করবেন বুঝতে না পেরে ফোন হাতে এদিক ওদিক পায়চারি করতে থাকলেন সম্পদ। দুশ্চিন্তা জাঁকিয়ে ধরল, সমস্যা আরো বেড়ে গেলে কি করবেন? ঠিক করলেন তেমন তেমন হলে পুলিশকে ফোন করাই হবে একমাত্র পথ। হ্যাঁ ঠিকই, পমের ব্যাপারটা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু একটা বাচ্চা মেয়েকে আটকে রেখেছে, তাই নিয়েই অনুযোগ করবেন, মেয়েটার প্রাণ সংশয় তো হতে পারে। ঘন্টা তিনেক ধরে চেষ্টা করেও অনিন্দার সঙ্গে যোগাযোগ হল না। হাল ছেড়ে দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে বসে রইলেন একা, সেলফোনটা হাত থেকে কোথাও রাখতে অস্বস্তি বোধ করলেন। আরো 1.5 ঘন্টা কাটার পর হঠাৎ হাতে ধরা সেলফোন নিজের থেকেই নড়ে উঠল। মেসেজ এসেছে, কল। সম্পদ হাঁপ ছাড়লেন একটু, মেসেজ লিখেছে মানে অনি এখনো বেঁচে আছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গেই ফোন করলেন তাকে। তুমি এতক্ষণ ফোন বন্ধ করে রেখেছো কেন? খুব দুশ্চিন্তা করছিলাম, তুমি কেমন আছো? দাদু, আমাদের বাড়িতে জোরদার সার্চ করছে ডাক্তার বাবু আর অন্যরাও, সকলে একসঙ্গে। আর জানো, মেনকা মাসিকেও দলে টেনেছে, সকলে মিলে বাড়ির সবকিছু একেবারে লন্ডভন্ড করে ফেলছে। আর তোমাকে তোমাকে কিছু কষ্ট দেয়নি তো কেউ? শোনো অনি, তুমি এখন কিচ্ছু করতে যেও না, আমি এখান থেকে দেখছি কি করা যায়। আর তোমার সেই পাথরগুলো, সেগুলো কোথায়? অঞ্জলি মাসি ঘরে ঢুকে আমাকে ভয়ে আমি যেন একদম কথা না বলি, নইলে বিপদ বাড়বে। সে তখন আমার স্কুলের ব্যাকপ্যাকটা নিয়ে ভালো করে সার্চ করলো। কিন্তু দাদু, আমি তো ব্যাগটা আগেই তৈরি করে রেখেছিলাম, নার্স তো বুঝতেই পারলো না কোনটা সুজাতার হোমওয়ার্ক। ব্যাগটা সুজাতাকে দিয়ে বলল, সেটা নিয়ে চলে যাও, পরে অনেক নিয়ে আসবে। ওরা আসলে চাইছিল সুজাতা যাতে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু পাথরগুলো কিভাবে দিলে সুজাতাকে? নার্স তো ব্যাগ সার্চ করলো। শোনো তাহলে, আমি ব্যাকপ্যাকের স্ট্র্যাপটা কেটে তার মধ্যে পাথরগুলোকে এমন ভাবে সেলাই করে দিয়েছিলাম না, যে কারোর বোঝার ক্ষমতা নেই। আর স্ট্র্যাপটা, ওটা তো মোটা প্যাডেড, হাত দিলে তো টের পাওয়া মুশকিল। আমি এমনি এমনি অ্যাগাথা ক্রিস্টি পড়ি না দাদু। অ্যাগাথা ক্রিস্টির গল্পের প্রভাব যে এমন সুদূর বিস্তৃত তা সম্পদ জানতেন না। তবে অনিন্দা যে অনেক প্রাপ্তবয়স্কদের বুদ্ধিকে লজ্জা দিতে পারে সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। এত সব গল্পের ফাঁকে সম্পদ ভুলেই গিয়েছিলেন আসল সংকটের কথা, মনে করিয়ে দিল অনিন্দার চাপা গলা। এবার সম্পদ শুনতে পেলেন এক মহিলার কণ্ঠস্বর, সেই মধ্যবয়স্ক নার্স অঞ্জলি মনে হলো। দুদিন ঘরে বন্ধ থেকে তেজ একটু কমেছে নিশ্চয়ই। না কমেনি, তোমাদের কথা আমি পুলিশকে বলে দেব, ছাড়ো আমাকে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুই সব করবি, আমাদের দিয়ে ঘানি পেশাবি, আগে তো নিজে বেঁচে থাক তারপর বলচাল দিবি। সম্পদ বুঝতে পারলেন না কি করা উচিত। অনি চুপ করে থাকতে বলছে, কিন্তু যদি দেখেন তার জীবন সংশয় তাহলে ফোনের মধ্যেই চেঁচিয়ে দৃষ্টি আকর্ষণ করবেন। একজন সাক্ষী থাকলে লোকগুলো নিশ্চয়ই বেশি কিছু করার সাহস পাবে না। সম্পদ শুনলেন অনির উল্লসিত গলা। মা, মা তুমি এসেছো, তুমি এসেছো মা। ছেড়ে দাও আমার মাকে, তোমরা ছেড়ে দাও বলছি। সৌরভ, তুমি আমার এতদিনের বন্ধু, আমার স্কুলের ক্লাসমেট, তুমি যে এরকম করবে আমি তা স্বপ্নেও ভাবিনি। তুমি না ডাক্তার, জীবন দাও, নাও না। তুমি কাদের খপ্পরে পড়ে এরকম করছো বলো তো? আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও প্লিজ। কেউ জানবে না এসব কথা, আমরা কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। আমি কি করবো পরমা, আমি কি এসব চাই? একটু জোর নেশায় পড়ে গেছিলাম, তাতেই তো এই অবস্থা। আরে জগৎ থেকে বেরোবার আর কোনো উপায়ও তো দেখতে পাচ্ছি না। তোমার মা যদি রুবিগুলো আমাকে সহজেই দিয়ে দিতেন তাহলে এত ঝামেলা হতো না। ওকে বলো না দিয়ে দিতে, সেগুলো পেলেই আমরা চলে যাব, তোমাদের কোনো ক্ষতি করব না। আরে আরে, তোমাকে তো আলাপ করিয়েই দেওয়া হলো না। মিট মাই মাদার অ্যান্ড ওয়াইফ। তোমার মা, তোমার স্ত্রী? মা, মা তুমি ওদের কথা বিশ্বাস করো না মা। মা আমরা ওদের চিনে ফেলেছি, ওরা আমাদের ছাড়বে না। আমরা যদি পুলিশকে বলে দিই? সেটা তো সত্যি, এদের এদের ছেড়ে দেবে কেমন করে সৌরভ? ধরা পড়ে যাব না সকলে মিলে, যাবজ্জীবন। আহ চুপ করো তুমি। আপনি কি বেশি ভালোবাসেন বলুন তো মাসিমা, মেয়ে আর নাতনিকে নাকি কয়েকটা লাল নুড়ি? অনেক হয়েছে, এবারে বলে দিন তো কোথায় লুকিয়ে রেখেছেন সেগুলো। ও মা গো, বন্ধু বন্ধু বন্ধু বন্ধু সবিয়ে না, বন্ধু সবিয়ে না, মানে মাথা থেকে সবিয়ে না, আমি আমি দিয়ে দে দিয়ে দে, ও সব ছাই ভাবছ, আমি দিয়ে দে দিয়ে দে। আচ্ছা, ভুল জায়গায় টার্গেট করেছি আমি। তাহলে এই বিশ্বপাকা চিংড়ি মাছি সব নাটের গুরু, দ্য লিটল লেডি? বলে দাও তো এবারে, মাকে চাও না খেলার মার্বেল? খবরদার, আমার মায়ের মাথায় পিস্তল তাক করবে না বলে দিচ্ছি। ভালো হবে না কিন্তু, আমার কাছে পাথরগুলো নেই, না হলে তোমাকে দিয়ে দিতাম। আর তুমি কি ভেবেছো, হ্যাঁ কি ভেবেছো তুমি, আমাদের তিনজনকে খুন করে তুমি পালাবে? তুমি ধরা পড়ে যাবে না? ধরা ধরা পড়বো কেন স্মার্ট লেডি? একটা অ্যাক্সিডেন্ট, গ্যাস সিলিন্ডার বার্স্ট, কেউ জানবে না। তোমার দিদুন তো অসুস্থ, গ্যাস জ্বালাতে গিয়ে ভুল করে ফেলেছেন। কিন্তু অনেক গল্প হলো, এবার পাথরগুলো চাই। এমনি দেবে নাকি তোমার মায়ের একটা কান উড়িয়ে দেবো? তুমি কি ভেবেছো, কেউ কিচ্ছু জানে না? এই যে এই দেখো আমার ফোন, আমার দাদু সব শুনছে। আর মেনকা মাসি সে কোথায়? পুলিশে গেছে খবর দিতে, জানো সেটা? দেখো তোমাদের কি হয়। এতটুকু মেয়ে এত বড় শয়তান, হ্যাঁ তোকে না মেরে আমি জেলে যাব ভেবেছিস? মেনকাকে খোঁজো, মেনকাকে খোঁজো, তার দিকে চোখ রাখনি কেন তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমি কিন্তু পুলিশকে সব বলে দেব। মা দেখো কি করছে, মা! সর্বনাশ! থরথরে কাঁপা হাতে অনুজের ফোন নাম্বার ডায়াল করলেন সম্পদ, পিনাকিকে ফোন করলেন, ফোন করে ঘুম থেকে তুলে দিলেন পুরনো বন্ধু রিটায়ার্ড পুলিশ কর্তা পার্থ প্রতিমকে। প্রায় ছ ঘন্টা কোনো সাড়া শব্দ নেই কলকাতা থেকে। ততক্ষণে সীমানা জামাই জেনে গেছে ঘটনার প্রবাহ। তার সঙ্গে ফোনের পাশে বসে আছে সীমানা। জামাই কাজে গেলেও বলে গেছে কোনো খবর পাওয়া মাত্রই যেন তাকে জানানো হয়। এর মধ্যে অবশ্য বার দুই কাউকে না কাউকে ফোনে ধরার চেষ্টা করেছেন সম্পদ, কিন্তু কেউই উত্তর দেয়নি। তারপর একসময় ফোন বাজল। কি সংবাদ পাবেন ভেবে সম্পদের নিঃশ্বাস বন্ধ হয়ে এল। কলটা স্পিকার ফোনে দিলেন যাতে সীমানা শুনতে পায়। কাকু, আমি পম, আমরা সবাই ভালো আছি, তবে আপনার সাহায্য না পেলে কি হতো জানি না। থ্যাংক ইউ কাকু, আমি এয়ারপোর্ট থেকে আসার পথে ওরা আমাকে আপডেট করে একটা অচেনা বাড়িতে আটকে রেখেছিল, তারপর এখানে নিয়ে এসেছিল মা আর রনিকে ভয় দেখাতে। আর কাকু, অনুজ আপনার সঙ্গে কথা বলবে, ও সব কথা ভালো করে বলতে পারবে। আমি মাকে দেখছি, ভাবেন না, মা ভালো আছে, জাস্ট ফ্রাইটেন্ড এন্ড শকড। কাকাবাবু, আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আপনি না বললে আজ আমি একজন না একজনকে হারাতাম। সে কথা থাক, কি হলো বলো? আমি মোটামুটি শুনতে পেয়েছি ফোন ভাঙা অবধি। অনি কেমন আছে? হ্যাঁ, মানে আসলে ঠিক ওই সময়ই আমি দরজা খুলে ঢুকি, ভাগ্যিস আমার কাছে বাড়িতে একটা চাবি ছিল, পমকে ফেরত দিইনি। দরজার আওয়াজে ওরা চমকে গিয়ে ঘুরতেই অনি ডাক্তারের উপর ঝাঁপিয়ে পড়ে, পম আর আমিও এগিয়ে যাই। এই হইচইয়ের মধ্যে পিনাকি আর আপনার বন্ধু পার্থপ্রতিম কাকা এসে পড়েন, আশেপাশের দু একজন প্রতিবেশীও এসে উপস্থিত হয়। আমরা সকলেই ধরে ফেলেছি, মেনকা আবার নিজের থেকেই পুলিশ ডাকতে গিয়েছিল। পুলিশ এলে আমরা ওই তিনজনকে তাদের হাতে তুলে দিই, অবশ্য মেনকাকেও পুলিশ ধরে নিয়ে গেছে। সে টাকার লোভে ডাক্তারকে চুরির মদত দিতে রাজি হয়েছিল, কিন্তু ব্যাপারটা এতদূর গড়াবে ভাবেনি, তাই ভয় পেয়ে নিজেই পুলিশ ডেকেছে। অনি কেমন আছে? হ্যাঁ এই তো, আমার ঝাঁসিদানি মেয়েকে দিচ্ছি, আপনি নিজেই ওর সঙ্গে কথা বলুন না। এই নে কথা বল। হ্যালো দাদু, আমি ভালো আছি, তুমি একদম চিন্তা করো না। কি হলো শুনলে তো সব? দাদু, তোমাকে অনেক অনেক অনেক থ্যাংক ইউ, তুমি ভুলে যাওনি, মার বাবাকে ডিভোর্স করতে তুমি বারণ করেছো, ওরা তোমার কথা মেনে নিয়েছে। বাবা বলেছে এসবের কোনো মানেই হয় না, আমাকে আর মাকে ছেড়ে বাবা কখনো থাকতে পারবে না। তোমাকে অনেক অনেক অনেক থ্যাংক ইউ দাদু। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এখন তাহলে রাখি, পরে আবার ফোন করব, কেমন? প্রশান্তিতে হাসলেন সম্পদ। এতে তার কোনো কৃতিত্ব নেই, কিন্তু এই মেয়েটার কাছে আর কয়েক ঘন্টা হিরো হয়ে থাকতে ভালোই লাগছে। শিমু, চল আজ একটা সিনেমা দেখে আসি। একটা দারুণ আগাথা ক্রিস্টির ছবি এসেছে, আর বুঝলি তো এই উইকেন্ডে বাড়িতেও ফিরে যাব। হাই টাইম। এত তাড়াতাড়ি বাবা পারবে? মন খারাপ হবে না তো? হবে, নিশ্চয়ই হবে, কখনো কখনো খুব বেশি হবে। আসলে অনেক কিছু হারিয়েছি তো, আবার অনেক কিছু পেয়েওছি। একটা 11 বছরের মেয়ে শিখিয়ে দিয়েছে সাহস কাকে বলে, কেমন করে বাধার সামনে সোজা হয়ে দাঁড়াতে হয়, বুদ্ধি করে চলতে হয়। আরে যত বড় দুঃখই হোক না কেন, হাল ছেড়ে দিলে চলবে কেন? জীবন তো বাঁচার জন্যই, তাই না? ঠিক পারব, ভালোই পারব। চল তো এখন সিনেমাটা দেখে আসি। সানডে সাসপেন্সে আজ শুনলেন সমিতা দাস দাশগুপ্তর গল্প বাঘ বন্দির খেলা। সম্পদের চরিত্রে মীর, অনিন্দা অঙ্কিতা দাস নিয়োগী, শীলা মোহন, সীমানা অয়ন্তিকা, অঞ্জলি দেবস্মিতা, আশালতা উর্মিমালা বসু, পিনাকি সোমক, সৌরভ অংশুমান পাল, সৌরভের স্ত্রী শ্রী পম গোধুলি, অনুজ দীপ বসু। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সমিতা দাস দাশগুপ্তর গল্প বাঘ বন্দির খেলা। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।